মা যে আমার লক্ষ্মী সোনা তোমায় ভালোবেসে, করতে পারি যে কোনো কাজ যখন তখন হেসে। মা যে আমার লক্ষ্মী সোনা তোমায় ভালোবেসে, করতে পারি যে কোনো কাজ যখন তখন হেসে। তুমি আমার মা লক্ষ্মী সোনা মা, চলে যেও না কফু হারিয়ে যেও না। তুমি আমার মা লক্ষ্মী সোনা মা, চলে যেও না কফু হারিয়ে যেও না। ছোট্টবেলা কোলে নিয়ে দেখতে আমায় যে, সেই চাহনি গিয়েছে যে সারা আকাশ ছে। ছোট্টবেলা কোলে নিয়ে দেখতে আমায় যে, সেই চাহনি গিয়েছে যে সারা আকাশ ছে। তাই তো আকাশ এমন আলোয় করে ঝিলিমিলি, চাঁদ সূর্য করে তোমার সেই আলোকে মিলি। তাই তো আকাশ এমন আলোয় করে ঝিলিমিলি, চাঁদ সূর্য করে তোমার সেই আলোকে মিলি। রাতের কালো সেই আলোকে রুখতে পারে না, সোনা মণিমা জাদু মণিমা। তুমি আমার মা লক্ষ্মী সোনা মা, চলে যেও না কভু হারিয়ে যেও না। তুমি আমার মা লক্ষ্মী সোনা মা, চলে যেও না কভু হারিয়ে যেও না। কপাল জুড়ে টিপ দিতে আর সাথে দিতে চুম, ঘুম পাড়ানি গানে আমায় পাড়িয়ে দিতে ঘুম। কপাল জুড়ে টিপ দিতে আর সাথে দিতে চুম, ঘুম পাড়ানি গানে আমায় পাড়িয়ে দিতে ঘুম। আমার বুকে একটু এখন ঘুমাও তুমি মা, জড়িয়ে ধরে রাখবো তোমায় ঘুম ভাঙাবো না। আমার বুকে একটু এখন ঘুমাও তুমি মা, জড়িয়ে ধরে রাখবো তোমায় ঘুম ভাঙাবো না। দরদ ভরা সেই পারসী একটু নাও না, সোনা মণিমা জাদু মণিমা। তুমি আমার মা লক্ষ্মী সোনা মা, চলে যেও না কভু হারিয়ে যেও না। তুমি আমার মা লক্ষ্মী সোনা মা, চলে যেও না কভু হারিয়ে যেও না। তুমি আমার মা লক্ষ্মী সোনা মা, চলে যেও না কভু হারিয়ে যেও না। তুমি আমার মা লক্ষ্মী সোনা মা, চলে যেও না কভু হারিয়ে যেও না। চলে যেও না কভু হারিয়ে যেও না, চলে যেও না কভু হারিয়ে যেও না। খুব ব্যস্ত সিডি রাখায় কি, সিডি নেবেন বাজাবেন না এটি রেকর্ড করবেন শেষ? ওর উপরে ক্লিয়ার কেন যায় ওই কথাটা করছে, আপনি ভিডিও চালাবেন, ভিডিও চালাইয়ে ওইটি রেকর্ড করে নেবেন নম্বর ওয়ান। সুন্দর কোথায় সরাসরি নেওয়া কি কন্যা খান? আপনার একটা ওই নাকি তো আমারটা দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা শুনে আসছি, শারীরিকভাবে ক্লান্ত হলেও ইনশাআল্লাহ আশা করি মন ক্লান্ত হয়নি। সেভাবে আমরা ইনশাল্লাহ স্থির হই এবং শেখ আমাদের মধ্যে উপস্থিত আমরা দুইটি অনুরোধ শেখের কাছ থেকে আমরা আলোচনা শুরু করছি। এই মর্মের বিষয়ে আমরা জেনেছি ইতিমধ্যে বিষয় সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে, সে আলোচনা করবেন এই টিচিং প্রতিরোধে ইসলাম, যে ব্যাপারে আমরা প্রতিনিয়ত পত্রিকা খুললেই যে জিনিসটি আমরা দেখে থাকি বা নজরে পড়ে সেটি হল মহিলাদেরকে হীন করে দেখা এবং তাদের সাথে যত ধরনের অশ্লীলতামূলক আচরণ করা, যেটি সেভাবে নিষেধ করেছে। এই মর্মে আমরা আয়াত জানি বলা তারা বুঝছে না যে তোমরা জেনার নিকটবর্তীও হয়েও না, বিচারের নিকটবর্তী হয়েও না। এই মর্মে সেকে আমরা অনুরোধ জানাচ্ছি তার নির্দিষ্ট বিষয়ে ইফতিজি প্রতিরোধে ইসলাম এই মর্মে আলোচনা করার, আল্লাহ আমাদের সকলকে তার আলোচনা থেকে উপকৃত হওয়া উচিত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا، واذكروا إذ كنتم قليلا فكثركم، انظروا كيف كان عاقبة المفسدين. بغني بغني جابتوا بشم شاء الله শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী দেখিয়ে গেছেন আমাদের শান্তির পথ, শৃঙ্খলার পথ, জান্নাতের পথ। আজকে আলোচ্য বিষয়ে আপনারা জানলেন ইফতিজিং, পত্র পত্রিকা খুললে রেডিও টিভির খবরে এই খবর আমাদের চোখে পড়ে, এই শিরোনাম আমাদের চোখে পড়ে। অনেক লোক হয়তো আন্দাজ করে নেন অর্থটা কি হতে পারে। ইফ মানে হচ্ছে হাওয়া বা মহিলা, টিজিং মানে বিরক্ত করা, উত্তপ্ত করা, মহিলাকে উত্তপ্ত করা। কোন মহিলাকে উত্তপ্ত করার উদ্দেশ্যটা কি, যৌন উদ্দেশ্য ছাড়া আর কি হতে পারে। এই জন্য যৌন হয়রানি, যৌন পীড়ন বা আরো কিছু বলুন, এই ব্যাপার, এই জিনিস, এই বিষয়টা পত্র পত্রিকায় স্থান পেয়েছে কেন, যেহেতু আমাদের পরিবেশে এই অশ্লীলতার স্থান পেয়েছে। সুতরাং তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হয়েছে। সোচ্চার না হলে পরিবেশের এই নোংরামি দূর করার জন্য ভূমিকা গ্রহণ করার মতো আর কেউ থাকবে না, যদি আলেম ওলামারা এই ভূমিকা ঠিক মতো গ্রহণ না করেন। ইসলামের বিধান কি, এই অশ্লীলতা অনুগ্রামীর বিরুদ্ধে ইসলামের বিধান কি, আমরা দু চারটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মহিলাকে ব্যঙ্গ পরিহাস করার মাধ্যমে, তাকে অশ্লীল প্রশ্ন করার মাধ্যমে, প্রেম নিবেদন করার মাধ্যমে, তার দেহ কামনা করার মাধ্যমে উত্তপ্ত করা হয়, ঘরে আত্মীয় স্বজনদের ভিতরেও হয়, বাইরে বাসে ট্রেনে স্কুলে কলেজে অফিসে মাঠে ঘাটে পার্কে বেশি হয়। অঙ্গভঙ্গি বা কুমন্তব্য দ্বারা একজন মহিলাকে বিব্রত করা হয়, বেহায়ামি প্রদর্শন করে, নির্লজ্জ প্রদর্শন করে, মহিলার কাছে গালি খেত আনন্দ বোধ করে, মারো যদি বলছি কানা তাহলে কি প্রেম দেবে না, একদম সবচেয়ে নিম্নমানের অশ্লীলতা প্রদর্শন করে বেহায়ামি দেখিয়ে থাকে এক শ্রেণীর যুবকরা। এর যে প্রভাব, সে প্রভাব এসেছে যৌন স্বাধীনতার কারণে। দেশের আইনে যৌন স্বাধীনতাকে বৈধ করার ফলে প্রেম ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। মোবাইলে মোবাইলে প্রেম, সরাসরি সরাসরি প্রেম, ঘাটে ঘাটে প্রেম, স্কুল কলেজে প্রেম, তারপরে এই কুফলস্বরূপ জোর করে বিয়ে, শ্লীলতা হানি, ধর্ষণ, অ্যাসিড ছুড়ে মারা, আত্মহত্যা, জেল, খুন ইত্যাদি ঘটে থাকছে আমাদের পরিবেশে, যেটা আপনারা নিত্য খবরে শুনছেন। ইসলামের শুরুতে আপনারা একটা ঘটনা শুনেছেন, এক মুসলিম মহিলা ইহুদির দোকানে গেলে সেই ইহুদি মুসলিম মহিলাকে নিয়ে কিভাবে ইফতেজিং করেছিল। ইফতেজিং করে নতুন জিনিস না, নামটা নতুন, কিন্তু ঘটনাটা পুরানো, ব্যভিচার পুরানো রোগ। ইফতেজিং করেছিল ইহুদির এক মুসলিম মহিলাকে, তারপর সেই মহিলা চিৎকার করলে মুসলিমরা এসে ইহুদিদের সাথে মারধর এবং সেই সাথে যুদ্ধ শুরু হয়েছিল। আমরা ইফতেজিং জানি, জানলাম, এখন ইফতেজিং দূর হবে কিভাবে, কিভাবে দূর করতে পারবেন ভাইজান? যে কোনো জিনিসের মূল দূর করে সহজে সেই জিনিসকে নিশ্চিহ্ন করা যায়, দূর করা যায়। মশা মারার চাইতে মশার সৃষ্টি যাতে না হয়, মশার নর্দমা বন্ধ করা বেশি উপকারী। লোকের নাকে, লোকের নাকে নাকে তুলো দেওয়ার চাইতে পায়খানার দূর, পায়খানাটাই দূর করা বেশি উপকারী। আপনি পায়খানা করবেন, পায়খানা সামনে রেখে দেবেন, আর লোকের নাকে নাকে তুলো গুলে দেবেন, তার থেকে সুবিধা এটাই বেশি যে আপনি পায়খানাটাকেই পরিষ্কার করুন। লোকের কানে কানে তুলো দেওয়ার চাইতে বিকট শব্দটা বন্ধ করা উপকার বেশি। আপনার মাথার উপরে উড়ন্ত চিলকে যদি বাসা না দিতেই পারেন, তাহলে তাকে আপনার মাথার চুলে বাসা বাঁধতে নিশ্চয়ই বাধা দিতে পারবেন। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। নিজের পা দুটি ঢাকলে আর সারা